মানে বুঝি না, খালি আরবি পড়ছে। তো আমরা তো জানি না কি হয়েছে, বুঝলাম আসলে কি লেখা, আসলে কি লেখা আমরা তো জানি না। আমরা আসলে বেশিরভাগই দেখবেন 99% মানুষ আইডিয়াই নাই যে কি লেখা মধ্যে, এ নিয়ে এত যুদ্ধ। আসলে আমাদেরই ফল্ট, ফল্টটা আমাদের নিয়ে না জানা। কে বোঝে মাওলার আলেক বাজি, কে বোঝে মাওলার আলেক বাজি, কে বোঝে মাওলার আলেক বাজি, কে বোঝে মাওলার আলেক বাজি। করছে রে কোরআনের মানে যায় সে যার মনের বুঝি, করছে রে কোরআনের মানে যায় সে যার মনের বুঝি, কে বোঝে মোলার আলেক বাজি, কে বোঝে মোলার আলেক বাজি। একই কুরআন পড়াশোনা, কেউ মৌলবী কেউ মাওলানা, একই কুরআন পড়াশোনা, কেউ মৌলবী কেউ মাওলানা, দাহেরা হয় কত জোনা, সে মানে না সরার কাজি, কে বোঝে কে বোঝে মাওলার আলেক বাজি। রোজকে আমত বলে সবাই, মাওলার আলেক বাজি, কে বোঝে মাওলার। কোরআনের মানে যায় আসে যার মনের বুঝি করছে রে কোরআনের মানে যায় আসে যার